الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأزواجه وأهل بيته أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وخيركم خيركم لأهله رواه الترمذي وفي رواية أخرى خيركم خيركم لأهله وأنا خير لأهلي رواه الترمذي جابتي وحمد ثناء الله رب العالمين الجنة এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। বাংলাদেশে নারীর ক্ষমতায়ন নিয়ে আমরা অত্যন্ত ব্যতিব্যস্ত। দেশের অর্ধাংশ নারী কর্মহীন হয়ে থাকলে দেশের অগ্রগতি, দেশের উন্নতি, দেশের সভ্যতা সংস্কৃতি সব কিছুই গতিহীন হয়ে পড়বে, এমন একটি আপ্তবাক্য আমাদের নেতা নেত্রীদের মুখে হর হামেশা আমরা শুনি। ক্ষমতায়ন ক্ষমতায়ন ক্ষমতায়ন, ভাবখানা এই নারী ক্ষমতাহীন। যে সমস্ত পরিবারে পুরুষ নির্যাতিত হচ্ছেন নারীর মাধ্যমে, তারাই জানেন নারী কেমন ক্ষমতাহীন। বহু পুরুষ আছে যে নারীর ভয়ে ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে, কারণ বিগত চার দিনের জোট সরকার এমন চমৎকার আইন করে গেছে নারীর নির্যাতনের বিরুদ্ধে যে ওই আইনটা এখন পুরুষ নির্যাতনে পরিণত হয়ে গেছে। এখন সম্ভবত আবার আইন হবে পুরুষ নির্যাতনের বিরুদ্ধে। যেহেতু মানুষ আমাদের যারা রাজনৈতিক তারা ইসলাম খবর রাখেন না, তাদের সামনে কোনো গতিপথ নাই, কোন নীতি তারা জানেন না, জানেন কেবল একটাই, প্রবৃত্তির পূজা, মন যা চায় তাই করব। আর এ কারণেই প্রতি পদে পদে হোঁচট খাচ্ছি আমরা। নারী সম্পর্কে আমাদের ধারণা পরিষ্কার নয় বলেই এই সমস্যাগুলো ঘটে গেছে। পৃথিবীতে বিগত যতগুলো সভ্যতা গেছে আমাদের শিক্ষিত শ্রেণীর তাদের এক একটা ভাগ বটারও করেছেন। সভ্যতার মূল ব্যক্তি যিনি আদম আলাইহিস সালাম, যার হাতে পৃথিবীতে মানুষ আসলো, যিনি মানুষকে প্রথম সভ্যতা শিখালেন, আমাদের সমাজবিজ্ঞানীদের দৃষ্টিতে আদম আলাইহিস সালাতুসসালামের যুগটা ধরা পড়ে, ধরা পড়েছে বহু পরে এসে গ্রিক সভ্যতা, তারপরে এসেছে রোমক সভ্যতা, তারপরে এসেছে ইউরোপিয়ান সভ্যতা, তারপরে এসেছে বেবিলনিয়া সভ্যতা, পারসিক সভ্যতা, হিন্দু সভ্যতা। ভাবখানা এই পৃথিবীকে সভ্যতা শিখিয়েছে গ্রিকরা, এর আগে কোনো সভ্য মানুষ ছিল না, ইতিহাসের জ্ঞানও নাই, আর তারাদের তো ওহির জ্ঞান থাকার প্রশ্নই ওঠে না, কারণ ওহির জ্ঞানকে তারা মনে করেন যে সম্ভবত জিনভূতির কোনো কারবার টারবার হবে। যেভাবে আরবরা বলতো যে মোহাম্মদকে ভূতে ধরেছে, আমাদের এই সমস্ত ইসলামী নামধারী লোকেরা মুখে হয়তো বলে না, মনে মনে চিন্তা করে এ যত ধর্ম সবগুলো কাল্পনিক বিষয়, এর পিছনে কোনো সত্য নিহিত নাই। তা ধর্মের বিরুদ্ধে বললে ভোট পাওয়া যাবে না, তাই সরাসরি ধর্মের বিরুদ্ধে বলেন না, কিন্তু তারা ধর্ম মানেন না। মানে কোনটা? মন যা চায় তাই, অর্থাৎ শয়তানের তাবেদারি করেন। মন মানে শয়তান। মন চাইলে একটা মেয়েকে ধরে ধর্ষণ করলাম, এটা শয়তান। একটা মেয়েকে ধরে ইপটিজিং করলাম, এটা শয়তান। একজন মুরব্বী ধরে পিটিয়ে দিলাম, এটা শয়তানি কারবার। মন যা চায় তাই করবো অর্থই হচ্ছে শয়তানের তাবেদারি করা। আর আমাদের রাজনীতিকরা, আমাদের অর্থনীতিকরা, আমাদের সমাজনীতিকরা সব একই চরিত্রের অধিকারী, কম বেশি খালি কারো দায়িত্ব এখানে, কারো দায়িত্ব ওখানে। আমরা বিশ্বাস করি আল্লাহ প্রেরিত ওহির বিধান, আল কোরআন অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস। কোরআনকে মিথ্যা প্রমাণ করার শত চেষ্টা করেও যুগে যুগে বিজ্ঞানীরা ব্যর্থ, হতভাগা মুসলিম নামধারীর মূর্খরা এটাকেই ওই নাস্তিকদের মতোই চিন্তা করেন, যার ফলে এর কোনো কিছুই তারা মানতে চান না। গ্রিকদের কথা কোরআনে নাই, ওটা ওরা মানে। রোমকদের কথা কোরআনে নাই, ওটা ওরা মানে। কিন্তু গোলেবাতের রোম বলে যে সুরাটা আছে, রোম বলে সুরা রোম, রোমকদের সম্পর্কে আলোচনা পুরা সুরায় নেই, প্রথম থেকে কয়েকটা আয়াত আছে মাত্র। আরবদের কাছে এটা খুব পরিচিত ছিল, কারণ এরা রাজত্ব করত কাছাকাছি সিরিয়াতে, উত্তর আরব দক্ষিণ আরব এদের রাজত্ব ছিল, আর সেজন্য এদের সম্পর্কে একটু আইডিয়া ছিল। রোমরা খ্রিস্টান ছিল, এজন্য তাদের প্রতি মুসলমানদের কিছুটা সহানুভূতি ছিল, কারণ যাই হোক তারা অন্তত আল্লাহকে স্বীকার করত। পারসিকরা ওরা আগুন পূজা করত, তাদের প্রতি কোনো সহানুভূতি ছিল না মুসলমানদের। এ কারণে বাজি রেখেছিল কুফফারে কুরাইশ, যুদ্ধে যদি রোমরা জেতে এটা মুসলমানদের পক্ষে গেল, কারণ মুসলমানরা আল্লাহকে স্বীকার করে। এই জন্য ওদের সবসময় কামনা ছিল যেন রোমরা সবসময় হারে। এই দৃষ্টিকোণ থেকে সুরা রোম নাজিল হয়েছে, অন্য কোনো বিষয় না। আলহামদুলিল্লাহ বলে বাতের রোম ফি আদনাল আরযে, এই যে আয়াতটা এইভাবে শুরু হয়েছে। মূলত পৃথিবীকে সভ্যতা শিখিয়েছেন আদম আলাইহিস সালাতুসসালাম, তার দেখানো পথ ভুলে যাওয়ার পরে হাজার বছরের পরে নূহ আলাইহিস সালাতুসসালামের যুগে এসে মানুষ শিরকে লিপ্ত হয়ে পড়ে, আর শিরকের মহাপাতকে যখন মানুষ লিপ্ত হয় তখন সে আল্লাহর বিধান থেকে দূরে চলে যায়। আল্লাহর বিধান মানার নাম হচ্ছে তৌহিদ ইবাদত, আর আল্লাহকে ছেড়ে অন্যের বিধান মানাটা হল শিরক। এটা হল সোজাসুজি কথা। শিরক অর্থ শুধুমাত্র মূর্তি পূজা নয়, আল্লাহর বিধান ছেড়ে যখন আপনি অন্য বিধানকে গ্রহণ করবেন, মেনে নেবেন সার্বিক জীবনে বা নিজের যে কোনো জীবনে, ওইটুকু হল শিরক। আহলে হাদিসরা পর্যন্ত শিরকের ব্যাখ্যা আজকাল ভুলে যেতে শুরু করেছে। এরা ধরে নিয়েছে যারা কবর পূজা করে ওরাই মশরিক, আমরা খুব ভালো, আপনি কবর পূজা করেন না ঠিকই আছে, কিন্তু আল্লাহ বিরুদ্ধে আইনের পূজা করেন, আপনি কি তৌহিদপন্থী হলেন নাকি? আপনার পুরা বডিটা গড়ে উঠেছে সুদের টাকায়। সুদী ব্যাংকে চাকরি করেন, সুদী লোন নিয়ে জীবন কাটান, সুদী ঋণ নিয়ে আপনি হজ করে আসেন, সুদী ঋণ দিয়ে আপনি ইরিধান করেন, এগুলো খেয়ে সালাত আদায় করতে আসেন, আপনি কি হলো? এর বিদ্যাটার মিছিল নেই, মিটিং নেই, কোনো বক্তব্য নেই, কিচ্ছু নাই। হ্যাঁ, একজন লোক যদি কবর পূজা করে এই বেটা গেল গেল, সে মোর্শেক হয়ে গেল। হিন্দুরা মনে করে মূর্তি পূজা শেরিক, আর মুসলমানরা মনে করে কবর পূজা শেরিক। কিন্তু ওই যখন স্কুল কলেজ ইউনিভার্সিটির সামনে বড় বড় সবাই শহীদ মিনার বানাবে, আর আমার প্রিন্সিপাল সাহেবরা গিয়ে, ভিসি সাহেবরা গিয়ে যখন ওখানে ফুল দিবেন, ওটা কি হবে? ওটা কি তৌহিদ হবে? ওরা মূর্তির পায়ের কাছে ফুল রাখত, দুধ রাখত, এখন তো রাখে হিন্দুরা, ভেট দেয়। আমরা গিয়ে নিজের একটা রড সিমেন্ট খাড়া করে সেখানে যে ফুল দিচ্ছি, হিন্দুদের ফুল দিয়ে আর মুসলমানদের ফুল দিয়ে পার্থক্যটা কি? ওদের সামনে মাটির দিয়ে গড়া একটা মূর্তি, তোমার সামনে রড সিমেন্ট দিয়ে গড়া একটা বাঁকা কাঠ। তুই নাম দিচ্ছ শহীদ মিনার, লজ্জা করা উচিত। তুমি শহীদ মিনার কিছুই না, হিন্দুরা তো মূর্তিকে শহীদ বলে না, ওরা এবং তোমার চেয়ে অনেক ভালো। আকিদাগত বিভ্রান্তির কারণে মুসলমানরা ভেবেই নিয়েছে শুধু সালাত আদায় করলেই আমি জান্নাতে চলে যাব, আর এখান থেকে বেরিয়ে যত পাপ করব সব হালাল, কোনো সমস্যা নাই। বছরে একবার হজ করে আসবো, একটা উমরা দিয়ে আসবো, সমস্ত গোনা খাতা সব কাবা ঘরে ফেলে দিয়ে চলে আসবো। কি চমৎকার জান্নাত! কেউ কেউ ভেবে নিয়েছে পাঁচাত্তর সালাতে মাথা ঠুকতে পারলেই আমার সব মাফ হয়ে গেল। কারণ হাদিসে এসছে পাঁচাত্তর সালাত এক অক্ষ সালাতে আর এক অক্ষ সমস্ত গোনাগুলো মাফ করে দেয়। আর এবারটা ওই গোনা তো সৌগিরা গোনা, কবির গোনা নাকি? সুদের গোনা, মিথ্যার গোনা, চুরির গোনা, সে মাফ হবে? আকিদাগত বিভ্রান্তির কারণে আমাদের অনেক ভাই সমস্যা পড়ে যাচ্ছে। নারী জাতিকে ক্ষমতা দেওয়ার জন্য যে স্লোগান উঠেছে নারীর ক্ষমতা, এটা মূলত ইসলামের শত্রুদের বানানো স্লোগান। তারা নারী জাতিকে পর্দা থেকে বের করে তাদের ভোগের এবং তাদের লালসার সামগ্রীতে পরিণত করার জন্য এই স্লোগান তুলেছেন। বিগত যতগুলো সভ্যতা ধ্বংস হয়েছে তার মূলে ছিল নারী এবং মদ। আপনাদের দৃষ্টিতে সবচেয়ে সম্মানিত উন্নত সভ্যতা হল গ্রিক সভ্যতা, বেশ মেনে নিচ্ছি, দেখান গ্রিক সভ্যতা, পড়ে দেখুন তো গ্রিক সভ্যতা কি ছিল সেখানে। হ্যাঁ, প্রথম দিকে তারা উন্নতি করেছিল যখন তাদের নারীরা ঘরে থাকত। গ্রিক সভ্যতার পতন যুগে তারা ধ্বংস হয়ে গেল যখন বস্তুগত উন্নতিতে বলিয়ান হলো, টাকা পয়সা বেশি হলো, ব্যবসা বাণিজ্য খুব বেড়ে গেল, তখন বিলাসিতা বেড়ে গেল, নারীদেরকে বের করে আনলো, নারীরা অন্যের ভোগের সামগ্রী হয়ে গেল, বাস ধ্বংস হয়ে গেল গ্রিক। রোমক সভ্যতা প্রথম দিকে নারীদের খুবই সম্মান করা হতো, নারীদের চেহারাকে দেখতে পাইত না, নারীরা ঘরে বসেই পুরুষের উপরে খবরদারি করত। কিন্তু না, শেষ দিকে তারা নারীকে প্রেমের দেবী বানাইল, তাদের পতিতা পল্লীগুলো উপাসনা স্থলে পরিণত হয়ে গেল, এবদিত বলে এক প্রেম দেবীকে তাদের পূজার বস্তু বানিয়ে ফেলল। ভ্যালেন্টাইন্স ডে বাংলাদেশে আসতে দেখেন না, ভালোবাসা দিবস, ওই সমস্ত অপসংস্কৃতির একটা অংশ। ফলে রোমক সভ্যতা ধ্বংস হয়ে গেল। এরপরে আসলো রোমক, গ্রিক সভ্যতার পরে আসলো রোমক সভ্যতা, রোমকদের পরে আসলো খ্রিস্টানদের সভ্যতা। এরা বলল, রে বাপরে বাপ, এই গ্রিকরা যেমন ধ্বংস হয়েছে, রোমকরা যেমন ধ্বংস হয়েছে, আমরা ধ্বংসই মরবো নাকি? খ্রিস্টান ধর্মনেতারা বলে দিলেন, সমস্ত পাপের উৎস হল এই নারী জাতি, অতএব তোমরা নারী সঙ্গ ত্যাগ করো যদি বাঁচতে চাও। ধর্মনেতারা যখন ফতোয়া দেয়, লোকেরা কি করবে? নারী সঙ্গ বাদ হয়ে গেল। এখনো পর্যন্ত পোপদের অবস্থা দেখেন আপনারা, তাকে যারা পত্রিকা পড়েন, তৃতীয় শতাব্দী থেকে ১৯ শতাব্দী পর্যন্ত এটা কিছু কিছু চলল, কিন্তু ১৮ শতাব্দীতে যখন ফরাসি বিপ্লব হলো, শিল্প বিপ্লব হলো, মানুষের ব্যবসা বাণিজ্য বেড়ে গেল, তখন আর কেউ ওই সমস্ত পোপদের কথা শোনে, শুরু হয়ে গেল আবার নারী সঙ্গ ত্যাগের বদলে নারী ভোগের সামগ্রীতে পরিণত হয়ে গেল। ফলে তাদেরও ধ্বংস অনিবার্য হয়ে গেল। এটাও চরমপন্থী, ওটাও চরমপন্থী। নারী সঙ্গ ত্যাগ করা যেমন চরমপন্থী আকিদা, নারীকে যাচ্ছেতাইভাবে অবলীলাক্রমে ভোগ করাটা ঠিক তেমনি চরমপন্থী আকিদা। বহু পূর্বে বাদশাহ নওশেরওয়ান নাম আপনারা সবাই শুনেছেন, বাগদাদের নাম জানেন এমন লোক নাই। বাগদাদ হচ্ছে ন্যায় বিচারের বাগান। এই বাগদাদের যিনি মূল প্রতিষ্ঠাতা ছিলেন বাদশাহ নওশেরওয়ান, তিনি ন্যায় বিচারের কিম্বদন্তী তুল্য একজন বাদশাহ ছিলেন। তাঁর আমলে একজন চিন্তাবিদের জন্ম হয়েছিল, তার নাম মাজদাক। ইনি বললেন পৃথিবীতে যাবতীয় অশান্তির মূল হল নারী এবং টাকা পয়সা, এই দুটার মালিকানা সবাইকে দিয়ে দাও, তাহলে পৃথিবীতে আর কোনো মারামারি থাকবে না। ফলে নারীদের উপরে শুরু হয়ে গেল যথেচ্ছাচার, টাকা পয়সা নিয়ে রাস্তা কেউ হাঁটতে পারে না, সমান লুটপাট। বাবা তোমার টাকা আমার টাকা সমানই তো, ব্যক্তি মালিকানা উঠে গেল। চূড়ান্ত অগ্রযোগ অবস্থা শুরু হলো ইরাকে। আল্লাহর মেহরবানিতে বাদশাহ নওশেরওয়ান বাদশাহ হলেন। তিনি এসেই প্রথমে ওই বদমাশ ওই চিন্তাবিদকে ধরে এনে সবার সামনে ফাঁসি দিলেন। তারপর তার অনুসারী যত লোক ছিল এই ধরনের বদমাশগুলা সবগুলোকে একবার প্রকাশ্যভাবে তরবারি দিয়ে টুকরা টুকরাকে ফেলে দিলেন। কোনো খাতির নেই, মানবতার দুশ্মন তোরা, নারীকে স্বাধীনতা দেওয়ার নাম করে নারীকে ভোগের স্বাধীনতা পেয়েছে, তোমার এটা চলবে না। আর এই কারণে তৎকালীন সময়ের মানুষেরা বাদশাহ নওশেরওয়ান ওই রাজধানীকে বাগদাদ নামকরণ করল, যে বাগদাদ নামটা এখনো আছে। আধুনিক যুগের কমিউনিজম বা সোশ্যালিজম মূলত ফেলে আসে মজদুকিজমের নতুন সংস্করণ। এদেশে ন্যাশনালাইজেশনের আওতায় শুধু মিল কলকারখানা নয়, নারী জাতীয় পড়ে গেছে। ক্রুশেভের, রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ক্রুশেভের হাত থেকে যখন তার যুবতী মেয়েটাকে ছিনিয়ে নিয়ে চলে গেল, ক্রুশেভ ফ্যালফালকে তাকিয়ে আছে। যুব ক্যাডাররা সব দলীয় ক্যাডার বলছে, মাননীয় প্রধানমন্ত্রী দুঃখ করবেন না, আমাদের টাকা পয়সা জাতীয়করণ করেছে, নারী জাতীয় তো জাতীয়করণ, তা আপনার মেয়েটা কি আমাদের নারী নয়? পরের নারী নীতি পারেন, আমার নারী আপনারটা কি বাদ থাকবে নাকি? আবার তারা ব্যাক করেছে পুঁজিবাদের দিকে। এখন রাশিয়া এবং চীনে কোথাও কিন্তু সমাজতন্ত্র নাই, যেটুকু আছে নামক আস্তে। বরং এমন পুঁজিবাদ শুরু হয়েছে চীনে যে আমেরিকার পুঁজিবাদের শীর্ষস্থানীয় রাষ্ট্র অসত্ত্ব চীনের কাছ থেকে লোন নিয়ে নিয়ে খাচ্ছে, এখন একবারে উল্টে গেছে। কারণ এই সমাজতন্ত্র কশ্চিনকালে মানুষের স্বভাব ধর্মের অনুকূলে নয়, এটা বিরোধী। প্রত্যেকটা মানুষ তার নিজস্ব ব্যক্তি স্বাধীনতা ভোগ করবে, প্রতিটি মানুষ জন্মগ্রহণ করেছে স্বাধীন হিসাবে, সে পৃথিবীতে চলাফেরা করবে স্বাধীন হিসাবে, এটাই স্বাভাবিক। শুধুমাত্র তাকওয়া, নৈতিকতা, মানবতার কারণেই সে একে অপরের শ্রদ্ধার কারণে আনুগত্য করে, অন্য কোনো কারণে নয়। সামাজিক শৃঙ্খলার খাতিরেই সে পরস্পরের আনুগত্য করে চলতে হয়, সেখানে আল্লাহর হুকুম লাগে এবং সে বাধ্য। এই শুনতে পাচ্ছেন তুমি? পৃথিবীর ইতিহাস গড়িয়ে আসছে এমনি করে, ভারতীয় হিন্দু ইতিহাস সবাই বলেন পৃথিবীর সবচেয়ে পুরনো সভ্যতার দেশ নাকি ভারত, ধন্যবাদ। বরং বলা যায় পৃথিবীর সবচেয়ে অসভ্যতার দেশ হল ভারত, সভ্যতার দেশ হল মধ্যপ্রাচ্য। কারণ সমস্ত নবী দেখা যায়, যতগুলো জানা যায় আমাদের দৃষ্টিতে, এ পর্যন্ত কেউ বলেননি যে মধ্যপ্রাচ্যের বাইরে কোনো নবী পাওয়া গেছে। প্রায় সকল নবী মধ্যপ্রাচ্যে আসছে, শুধু ফিলিস্তিনে প্রায় 5,000 উপরে নবী, 1,24,000 পয়গম্বর যদি হয় তো ফিলিস্তিনে যদি খেলে 5,000 নবী হয়, তো পাশে মৌসুল, ওখানে ছিলেন হযরত নূহ আলাইহিসসালামের রাজধানী, ইব্রাহিম ছিলেন মৌসুল ইরাকে, অর্থাৎ ইরাকে, সিরিয়াতে, ফিলিস্তিনে, মধ্যপ্রাচ্য, সম্পূর্ণ এলাকাটাই নবীদের এলাকা। নবীদের দাওয়াত, নবীদের কর্ম, সবার জীবনটাই এসব জায়গায় ঘুরে গেছে। ফলে এখানকার যে সমস্ত মানুষগুলো ছিলেন সবাই তৌহিদের সঙ্গে কম বেশি পরিচিত, আর এইখান থেকে যারা বাহিরে ছিল তারাই ছিল চূড়ান্ত অন্ধকারে। আর সেই অন্ধকারের একটা দেশ হলো ভারত। যদি কেউ বলে প্রাচীন সভ্যতার লীলাভূমি, আমরা তো বলল প্রাচীন অসভ্যতার লীলাভূমি। এই জন্যই তাদের লেখকরা বলতে বাধ্য হয়েছেন নারীদের নিয়ে এমন স্বেচ্ছাচারিতা ভারতে হয়েছে যে স্বেচ্ছাচারিতা পৃথিবীর কোনো দেশে দেখা যায় না। গান্ধর্ব বিবাহ, রাক্ষস বিবাহ, বিবাহ খেলে চার রকম, যেগুলো ব্যাখ্যা করা যাবে না এখানে, যেগুলো মুখে উচ্চারণও করা যায় না, সেগুলো তাদের ধর্ম হিসেবে প্রতিপালিত। সর্বশেষ নিষ্ঠুরতা নারীর প্রতি তাদের হয়েছে, বিধবা বিবাহ নিষিদ্ধ, নারীর জন্য তার পিতা বা স্বামীর সম্পত্তির উত্তরাধিকার নিষিদ্ধ। অতএব যে নারী স্বামী চলে গেল, যেহেতু বিধবা বিবাহ নিষিদ্ধ, ওই নারী থাকলে সমাজে অশান্তি সৃষ্টি করবে, অতএব ধর্মের নামে ওকে ওই মৃত স্বামীর চিতায় বসিয়ে দেওয়া জীবন্ত এবং উলুধনে দিয়ে ওকে পাঠিয়ে দেওয়া স্বর্গে, এটা কোন ধর্ম হইল? নারীর প্রতি নিষ্ঠুরতার আরেকটি চূড়ান্ত ভারতীয় রূপ হল রক্তের সন্তান, গর্ভধারণী মায়ের মৃত মুখে আগুন দিতে হবে তাকে ধর্মের নামে। এমনকি ভারতের এককালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তার মা ইন্দিরা গান্ধীর মুখে যখন আগুন দিলেন, এই দৃশ্য টেলিভিশনের ক্যামেরায় আমি নিজে দেখেছি। আধুনিক সভ্যতার নাম করে এই সমস্ত মানুষগুলা শুধু দেশের ভোট রক্ষা করার জন্য, ধর্ম না করলে ভোট দেবে না ভারতের হিন্দুরা, তাই তাদেরকে এগুলো করতে হয়েছে। নইলে রাজীব গান্ধী কশ্চিন কালে ধার্মিক মানুষ ছিলেন না, তিনি হিন্দু ধর্মের কোনো কিছুই মানতেন না, কিন্তু টিভিতে দেখাতে হবে যে আমি ধর্ম পালন করছি, তাই ইন্দিরা গান্ধীরও মুখে আগুন দিতে হয়েছে। রাজীব গান্ধীও সে আগুন নিজ হাতে দিয়েছেন। কোন মায়ের মুখে, বিশেষ করে মৃত মায়ের মুখে কোন সন্তান আগুন দেবে, এটা যদি ধর্ম হয়, ঠিক ওই ধর্মের, ওটা পরিষ্কারভাবে শয়তানি কারবার। এইগুলো নারী নির্যাতন হয়েছে কিভাবে খালি বলা দিও, দু একটা খালি ইনস্ট্যান্ট দিচ্ছি আপনাদের সামনে। অথচ এইসব দেশেই নারীর পুরোপুরি স্বেচ্ছাচারিতা আছে। আপনি জানেন, আপনারাই ভারত শাসন করছে নারী। ইন্দিরা গান্ধী গেল, তার পুত্রবধূ সোনিয়া গান্ধী এখন আছেন, পুরা দেশটাই, এর আগে ছিল মানেকা গান্ধী, মহিলারাই দেশ শাসন করছে। কিন্তু লাভ কি? মহিলারাই সে দেশের সবচেয়ে বেশি নির্যাতিত শ্রেণী। বিদেশি এক নারী এসে জার্মান মহিলা সাংবাদিক, স্বামী স্ত্রী একসঙ্গে তারা যাচ্ছে, স্বামীকে বেঁধে রেখে আটজনে মিলে তার সামনে তার স্ত্রীকে দর্শন করেছে। ওই মহিলা বলছে, ভারতে এসেছিলাম বেড়ানোর জন্য, ভারত থেকে আজই পালিয়ে যাবো, আর এখানে থাকবো না। এই তো সেদিনের ঘটনা, এখন সমাস হয়নি। কি চমৎকার সভ্য দেশ! আধুনিক যুগে নারীর ক্ষমতা অর্থ হচ্ছে নারীকে, নারীর সম্মানের সবচাইতে অবনয়ন। সে যুগেও যেমন করা হয়েছে, রোমক সভ্যতার যুগে, গ্রিক সভ্যতার যুগে, হিন্দু সভ্যতার প্রাচীন যুগে, আজও ঠিক সেটাই আছে, খালি নাম পরিবর্তন হয়েছে। বলা হতো নারীরা শিক্ষিত হলে তারা সম্মানিত হবে, এটা যদি সত্য হতো তাহলে আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টে ডাক্তার স্ত্রী এবং ডাক্তার স্বামীর কাছে পিটিয়ে হত্যা করার দৃষ্টান্ত আমাদের সামনে আসত না। তো এখনো এক সপ্তাহ হয়নি। শিক্ষিত হলেই নারী সম্মানিত হয় না, বরং আমরা বলবো অশিক্ষিত অসংখ্য নারীর দৃষ্টান্ত দেওয়া যাবে, যাদের সামনে শিক্ষিত নারীরা লজ্জায় মাথা হেট করবে। এজন্য বাংলা ডিকশনারিতে একটা শব্দ পাবেন, অসহ্যম পশ্চা নারী। এরকম বাংলা বললে তো আপনার হাসবেন, অসহ্যম পশ্চা, বাপরে বাপ, সে আবার কি বাংলা? তো বঙ্কিম বাংলা। হ্যাঁ, ওই নারী যে জীবনের সূর্যের চেহারা দেখেনি, অর্থাৎ যে নারী কখনো বাড়ির বাহিরে আসেনি, ওই নারীকেই হিন্দু শাস্ত্রে অসহ্যম পশ্চা নারী বলা হয়, যাদের একজন ছিলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মা, তাকে কখনোই তার জমিদারি লোকেরা টের পায়নি। বহু মানুষ আছে, আপনি ইতিহাস খুঁজে দেখেন, যত বড় বড় মনীষী জন্মগ্রহণ করেছে পৃথিবীতে, সত্যিকারের মনীষী যাদেরকে আমরা বলি, আপনাদের মধ্যে হাজারের বছরের শ্রেষ্ঠ বাঙালি কথা বলছি না, সত্যিকারের মনীষী যাদেরকে বলা হয়, জ্ঞানী গুণী পণ্ডিত বিদ্বান, খোঁজ নিয়ে দেখেন তাদের মা কত পর্দনশীল ছিলেন, তাদের মায়ের চেহারা কেউ দেখতে পায়নি। বেহায় মায়ের গর্ভে কখনোই হায়াসম্পন্ন সন্তান সৃষ্টি হতে পারে না। আর সেই জন্যই পৃথিবীতে একটু পড়ে দেখেন, পড়াশোনা করবেন, সব পাবেন, বড় বড় মানুষের জীবনে খুলে দেখেন। এমনকি তো আমাদের ঘরের মানুষ শেখ মুজিব জেলখানা থাকতে নির্মল বসুর নিয়মিত কলম পড়তাম আমি। নির্মল সেন প্রখ্যাত সাংবাদিক কদিন আগে মারা গেলেন, 96 বছর বয়সে। তো এক জায়গায় লিখছেন যে আমরা দেশ স্বাধীন হওয়ার পরে আমরা সবাই শেখ মুজিবের কাছে গিয়ে বসলাম একদিন, সব হলো, পাঁচটা সভা হলো, প্রেস কাউন্সিলের আইন কানুন অনেক কিছু হয়ে গেল, যায় নির্মল থাম, আমি তো ভাবি শুনি আসি আগে, শেখ মুজিব কাউকে তুমি বা আপনি বলতেন না, সব তুই বলতেন, বলে আমি জাতির পিতা, তোর আবার কেন, সব তো আমার ছেলে। নির্মল এই ঘটনা দিয়ে বোঝাতে চাচ্ছে যে শেখ মুজিব বাইরে যতই জোরালো ভাষণ দিক না কেন, বউয়ের কাছে কাবু। একদিন আমরা বলি ফেললাম, কি মুজিব ভাই, আমরা এত মন্ত্রী ফন্ত্রী কোনো দাম নাই, ঘুরি ঘুরি ভাবি। আরে শোন শোন, আমি বাইরে বড় বিরাট নেতা বাড়ি গেলে আমি কাবু। কেন? ও মহিলা বাইরে বের হয় না, তোরা দেশের কখনো না, কি করে জানিস, ও যায় না, পড়ে থাকে। আমি যখনই কোনো জায়গায় বেরোই, ও বসে যাবে যায় না মাঝে, আল্লাহ তুমি আমার স্বামীকে রক্ষা কর। আমি মনে করি যতদিন ও বেঁচে থাকবে আমার কোনো ক্ষতি তোরা করতে পারবি না, কি বিশ্বাস একবার দেখে। শেখ মুজিব কখন তার স্ত্রী কিনে বাইরে বসেছে কোন রাস্তাঘাটে ছবি তুলেছে একটা রেকর্ড করে দেখাতে পারবো না, কারণ তার ঘরে ছিল এমন একজন মহিলা যে মহিলাকে সে নিজে সম্মান করত, অন্য তার কথা বাদ দে। একটা ধার্মিক মহিলাকে একজন পুরুষ যে কিভাবে সম্মান করে, ঘরের উদাহরণ দেওয়ার জন্যই খালি বললাম, বাইরে তো অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। পৃথিবীর ইতিহাস এমনি করেই পর্দানসীন সতীসাধ্য নারীদের ইতিহাস, আর এই কারণে আল্লাহ রসুল বলে গেছেন, আর দুনিয়া মাতাউন খায়র মাতায়ে দুনিয়াল মারাতু সালেহা, পুরো দুনিয়াটাই একটা ভোগ বিলাসের সামগ্রী, আর দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হল পুণ্যশীলা স্ত্রী, যার ঘরে সতীসাধ্য স্ত্রী আছে তার চেয়ে সুখী মানুষ দুনিয়া কেউ নাই। এবং তিনি বলছেন, আকমাল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলকা, পূর্ণ ইমানদার কামেল মুমিন হল ওই ব্যক্তি যার চরিত্র পূর্ণ পূর্ণাঙ্গ। অসৎ চরিত্র লোক কখনোই কামেল ইমানদার হয় না। কামেল পাশ করেছি, মুফতি হয়েছি, কিন্তু আমার চরিত্র খারাপ, আমার ব্যবহার খারাপ, আমার স্ত্রী আমার সন্তানরা আমাকে খারাপ বলে, বা প্রতিবেশীরা আমাকে খারাপ বলে, বাইরে বোরকা পরে বেড়াচ্ছি, বাইরে টুইমাত ঘুরে বেড়াচ্ছি, ভিতরটা খারাপ, আমি একেবারে শেষ, কেমন তোমার আমার কোনো দাম নাই। এবার আল্লাহ রাসূল বলছেন, খায়রুকুম খায়রুকুম আহলিকুম লিনিসাইকুম, তোমাদের মধ্যে উত্তম হলো সেই যে তার স্ত্রীর কাছে উত্তম। দুনিয়ার লোক অনেক কিছু খবর রাখে না, কিন্তু স্বামীর খবর স্ত্রী খবর রাখে, তাই না? ওইখানে কিছু লুকানো যায় না, ওই এমন একটা জায়গা আছে সব খবর বেরিয়ে যাবে। আজকে লুকাবেন, 10 দিন পরে ঠিকই বেরোবে, আপনার মুখ দিয়ে বের হবে, কারো লাগবে না, 10 বছর পরে হলেও বেরিয়ে যাবে। আর এই জন্য কেয়ামতের দিন স্ত্রীর সাক্ষীকে গুরুত্ব দেওয়া হবে, সেদিন উত্তম হবে সেই ব্যক্তি যে দুনিয়াতে স্ত্রীর কাছে উত্তম ছিল। স্ত্রী যদি খারাপ সাক্ষী দেয়, ওই স্বামী 10 বার কামেল পাশ করলেও জানাতে হবে না। অতএব স্ত্রীর কাছে ভালো হওয়ার চেষ্টা করুন, দারুণ সাক্ষী, দুনিয়া কথা বলেন আপনার ভয়ে, কিন্তু আখেরাতে আপনার মুখ বন্ধ করে দেওয়া হবে, ও সব বলে দেবে। অতএব স্বামীরা সাবধান। আল্লাহ রাসূল বলছেন, দেখো আনা খায়রুন লি আহলি, আমি আমার স্ত্রীর কাছে উত্তম, আর এর জন্য আমি ইনশাআল্লাহ জান্নাত পাবো। তোমরা স্ত্রীর কাছে উত্তম হও, তাহলে তোমরা পাবে, আর নাহলে দুনিয়ার সবাই তোমাকে নেতা বলবে, স্ত্রী তোমাকে যাচ্ছে গালি গালাজ করবে, তোমার কোনো দাম নেই। হ্যাঁ, যদি স্ত্রী জ্ঞানী হয় তবে, আসলে কিছু কিছু স্ত্রী আছে বাজে স্ত্রী, তাদের কথা বাদ দেন, ওদের সাক্ষী আল্লাহ কবুল করে না, দুনিয়া কেউ কবুল করে না, এটা তো আছেই। পৃথিবীর সভ্যতা দেখলেন, আরবে আসেন, আমার রসুল কোথায় আসলেন? আল্লাহ রসুল যখন এসেছিলেন তখন আরবের নারীদের অবস্থা ছিল দুই রকম। একদল নারী ছিল উচ্চ পর্যায়ের নারী, তারা সমাজে বিদুষী ছিলেন, তারা অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ ছিলেন, এমনকি যুদ্ধের শান্তি করার সন্ধি করার জন্য ওই সমস্ত নেতৃত্বশীল নারীদের ভূমিকা থাকত। তাদের ইঙ্গিত ছাড়া সমাজে শান্তি আসত না। নাম করা মহিলাদের মধ্যে আপনারা নিশ্চয়ই জানবেন, মা খাদিজাতুল কুবরার নাম সবাই জানেন, আবু সুফিয়ানের স্ত্রী হেন্দার নাম সবাই জানেন, আরো এরকম অনেক মহিলাকে পাওয়া যাবে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের নাম আপনারা জানেন, এটা আবু সুফিয়ানের বোন। এটা এই সমস্ত মহিলারা সমাজ একেবারে এদের হাতেই সমাজ ছিল, এরা যা বলবে সমাজ। এমনকি ওহুদের যুদ্ধে আবু সুফিয়ানের স্ত্রী হেন্দার নেতৃত্বে একদল মহিলা গেছিলেন, তাদের বাদ্যবাজনার তালে তালে সৈন্যরা যুদ্ধ করত, এমন পাওয়ারফুল মহিলা তারা ছিলেন। এটা একটা সাইড। আর একটা সাইড ছিল নির্যাতিত গরিব শ্রেণীর মহিলা, যেগুলো কথা আপনার পরে শোনেন না, যে সমস্ত নারীরা তাদের কোনো ইজ্জত সম্মান ছিল না ইত্যাদিগুলো আমরা গল্প শুনি, এগুলো কিন্তু এই নারীদের নির্যাতিত শ্রেণী, যারা তাদের সংখ্যা সমাজের নিম্ন স্তরে ছিল, তারা এই সমস্ত নারীদের মেয়েদের বেইজ্জতির ভয়ে তাদের বাবারা বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে মেয়ে বাচ্চা দেখলে তাকে ওখানে মায়াদের বলতো ওকে পুঁতে মেরেই ফেললাম, কারণ বড় হবে বিয়ে হবে না। আর যুদ্ধ বিগ্রহ হলে তখনকার সময় নিয়ম ছিল, জেলখানা মানকার তো ছিল না, যুদ্ধ বিগ্রহ হলে যে দল জিতে যেত বিজিত দলের নারীরা ওই দলের হয়ে যেত, এটা খুব লজ্জার ব্যাপার না, যুদ্ধে হেরে গেলে আমার বউটু সামনে চলে যাবে, সে যুগে নিয়ম ছিল এটা। এই মান সম্মানের ভয়ে অনেকে মেয়ে সন্তানকে মেরে ফেল দিত, এটা নিঃসন্দেহে নারী মর্যাদার বিপরীত। নারীদেরকে তারা সম্পত্তির অধিকার দিত না, কেন? যে সম্পত্তি অধিকার যদি দেয় তো বিজয়ী পক্ষ নারীদেরকে তো লুট করে নিয়ে যাবে, তোমার সম্পত্তি লুট করে নিয়ে যাবে, এটা কারণ ছিল। একবার হালকা বললে হবে না, ছেলেরা বাড়ি থাকে সেজন্য সম্পত্তির জন্য টিকে থাকে, এইসব কারণে তারা সম্পত্তির অধিকার নারীদেরকে দিত না। এবার এই সমাজে ইসলাম আসলো, পরিষ্কার বলে দেওয়া হলো হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন্না, নারীরা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। কেন? দলিল নেমে আসলো, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. যেকোন খুতবাতুল হাজা, বিবাহের খুতবায় আল্লাহর রাসূল এই আয়াতটা পড়তেন। এর মধ্যে মানব ইতিহাসের একদম শুরু সূচনা পর্ব মানুষকে স্মরণ করে দেওয়া হচ্ছে, হে মানব জাতি, তোমরা ভয় করো তোমাদের প্রতিপালকের, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন ব্যক্তি থেকে, ওয়াখালাকা মিনহা জাওজাহা, এবং তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। অর্থাৎ নারী জাতি কিন্তু পুরুষ থেকে সৃষ্টি হয়েছে, অনেকের ইতিহাস জানা নাই। আমাদের বাপ তো আদম, তা হাওয়া কি আলাদা সৃষ্টি হয়েছে নাকি? হাওয়া তো সৃষ্টি হয়েছে আদমের পাঁজরের হাড় থেকে, অর্থাৎ আদমের দেহের অংশ থেকে হাওয়া সৃষ্টি। এজন্য হাওয়াদের বিদ্রোহ করার ক্ষমতা নাই, হাওয়ারা চিরকাল আদমের অনুসরণ করতে হবে। এজন্য ও যতই তুমি ডিগ্রি পাশ করো আর ডক্টর ডিগ্রি করো, ওই পুরুষের তলেই থাকা লাগে, অত বেশি বাড়াবাড়ি করা ঠিক না। আর এমনভাবে আল্লাহ সৃষ্টি করে দিয়েছে নেগেটিভ পজিটিভ করে, একে অপরের প্রতি আকর্ষণশীল, নারী পুরুষের প্রতি আকর্ষণশীল, পুরুষ নারীর প্রতি আকর্ষণশীল, একে অপরকে ছাড়া চলতে পারবে না। আর এই জন্য আল্লাহ পাক বলছেন অন্য আয়াতে হুন্না লেবাসুল্লাকুম, ওরা তোমাদের পোশাকের মতো, আন্তুম লেবাসুল্লাহ হুন্না, তোমরা তাদের পোশাকের মতো। পোশাক যেমন ছেড়ে মানুষ চলতে পারে না, নারী পুরুষ তেমনি কেউ কাউকে ছেড়ে চলতে পারবে না, উভয়ের সহমর্মিতা, উভয়ের প্রতি শ্রদ্ধাবোধ এবং স্নেহ ভালোবাসার মাধ্যমে এই পৃথিবী সুন্দরভাবে চলবে। এটাই হলো কোরআনের বিধান। এটা আরবদেরকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, তোমরা যে নারীদেরকে বয়াকাট করছো, আলাদা করে দিচ্ছ, এটা হবে না, ওরা তোমাদের সৃষ্টির অংশ। ওই মেয়েটি আমারই সৃষ্টি, অতএব ওকে সম্মান তোমার করা লাগবে। মনে রেখে দিও, লাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমরা বনু আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি। আদম সন্তানকে শুধু পুরুষ না নারী দুটাই না, আদম সন্তান বললে নারী পুরুষ দুটাই বোঝায়। আল্লাহ বললেন আমি, হে আরবরা শুনে রাখো, কাররামনা, আমি নারী পুরুষ উভয়কেই সম্মান দিয়েছি, কাউকে অসম্মান করা যাবে না, সাবধান, উভয়ই আমার কাছে সম্মানিত শ্রেণী। মনে রাখে, হে পুরুষরা, হে ছেলেরা, তোমাদের মায়ের পায়ের তলে তোমাদের জান্নাত নিহিত রয়েছে। বলে দেওয়া হলো, এই ছেলেরা, বাপের চাইতে মাকে তিনগুণ বেশি ভালোবাসো, তাকে তিনগুণ বেশি সেবা করো যদি পরকালে মুক্তি চাও। অমনি করে নারীকেও বলে দেওয়া হলো, যদি আমি আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করার হুকুম দিতাম, হে স্ত্রী শুনে রাখো, আমি তোমাকে তোমার স্বামীকে সেজদা করার হুকুম দিতাম। যেহেতু মানুষকে মানুষ সেজদা করা নিষিদ্ধ, এজন্য দেয় নাই। এটা কি বোঝানো হচ্ছে? হে স্ত্রী, স্বামীর প্রতি শ্রদ্ধাশীল থাকো। স্বামীকে বলা হলো, স্ত্রীর যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব তোমার, স্ত্রীর চাকরি করবে, তুমি ঘরে বসে খাবা, এটা হবে না। স্ত্রী তোমার বাচ্চা কাচ্চা মানুষ করবে, তোমার সংসার ধর্ম দেখাশোনা করবে, দায়িত্ব দুজনকে পৃথক করে দিতে আল্লাহ রাসূলকে তিনি বলে দিলেন, আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর রাজুল রাইন আলা আহলিহি ও হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, ওয়াল মারাতু রাইয়াতুন আলা আহলি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া রাইয়াতুন লি আহলিহা। পরিষ্কার বলে দিলেন, হে পুরুষ, তুমি তোমার পরিবারের দায়িত্বশীল, পরিবার তুমি কিভাবে ভরণ পোষণ করছো কেয়ামতের মাঠে তোমাকে জিজ্ঞাসিত হতে হবে। ওয়াল মারাতু রাইয়াতুন আলা আহলি যাওজিহা, আর হে স্ত্রী, তুমি তোমার স্বামীর সংসারের দায়িত্বশীল, আর স্বামীর সন্তানদের দায়িত্বশীল। তোমাকেও কেয়ামতের মাঠে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে, তুমি এই দায়িত্ব যথাযথভাবে পালন করেছিলে কিনা। এই দুটি জাতির দুটা ভাগ করে দেওয়া হলো, কাদের ভাগ, এই ভাগ বন্টন যারা বিরোধিতা করে তারাই হলো এই ক্ষমতায়ন ক্ষমতায়ন করে বেড়ায়। একজন মহিলা 24 ঘন্টার কাজ করে, একজন পুরুষ 8 ঘন্টার চাকরি করে, আর বাকি 12 ঘন্টার কি কত হলো, 24 আট গেলে কত থাকে, কোথায় বলো, 16 ঘন্টা ঘুমায় না, টিভি দেখে না, খেলা করে না, লারলাপা করে বেড়ায়। এই 8 ঘন্টা তো 2 ঘন্টা ফাঁকি দেয়। আর একজন নারী 24 ঘন্টা ডিউটি করে ঘরে। তুমি বাড়ি আসছো, চা বানিয়ে দাও তো দেখি, চাটা অনেকদিন খায়নি, চাটা বানাতে যদি কি কষ্ট হয় তাতে তুমি জীবনে আগুনের কাছে ধারে যাওনি, ও আজকে ঝাল হয়ে গেল গো, মজা হলো না, আরে বেটি ও তো ঝাল হয়ে গেল কিনা তো বলার দরকারটা কি, চুলোর আগুনে পুড়তে পুড়তে জীবনটা শেষ হয়ে গেছে, তোমার বাচ্চা কেঁদেছে, খেয়াল করতে পারে হয়তো একটু হলুই একটু বেড়ে হলো, তা তো না বললে হবে না বেটা, বলার খেয়ে নে, ভালো হয়েছে বল, ভালোই জীবনে বলবে, খালি খারাপটাই বলবে, খালি বোর খারাপটাই দেখে ও। এইভাবে যে সমস্ত পুরুষ তার স্ত্রীকে যথাযথ দায়িত্ব পালনে বাধাগ্রস্ত করে, তারা পুরুষ নামের অধম। দেখলেন না ঢাকা কি হলো, নারী এক কলেজের প্রভাষিকা, পুরুষ এক অফিসের কর্মকর্তা, ছেলেটা 5-7 বছর বয়স হয়েছে, টিভি দেখা শিখেছে, বাবা তুমি থাকো একটু বেড়ে আসি, তার মানে 8 ঘন্টা ছুটি, দেখবে কে, পরিবার তার কেউ নাই, এক সন্তান হলে সবচেয়ে ভালো, 2 সন্তান হলে তবুও চলে, খবরদার আর যেন না হয়, কে দেখবে কাকে, এখন বাচ্চা টিভি দেখছে ওই ইন্ডিয়ান চ্যানেল চালু করে দিয়ে চলে গেছে, ইন্ডিয়ান ওই চ্যানেল দেখাচ্ছে ফাঁসির দৃশ্য, বাচ্চা দেখলো মায়ের ওড়নাতে ঝুলছে, আমি একটু দিয়ে দেখি কেমন হয়, ওড়না গলায় দিয়ে দিব্য ঝুলে পড়েছে, আর ছাড়াতে পারে না, দড়িতেও খোলা যায়, ওড়নাকে গিরি পড়লে খোলা যায়, তা গামছা গিরি দিয়ে দেখেন জীবনে খুলতে পারবো না, বাস ছেলে শেষ। মা এসে দরজার ধাক্কা ধাক্কি কি করবে, বাবা আসলো কুই করবে, সে ওই দরজা ভাঙা যায় নাকি, ঢাকার সমস্ত বাড়িঘর বানায় আজকাল মজবুত করে, শেষকালে মিস্ত্রি ডেকে এনে ভাঙিছিল, দেখো ছেলে ঝুলতেছে, চমৎকার ক্ষমতা এখন, যাও টাকা আমি করো গে। যদি পুরুষ বলতো আমার অল্প হোক আমি অল্প তুষ্ট, আমি দশটা বেতন পাই এদি চলবে, তুমি ঘরে আমার সন্তান থাকাও, সন্তানকে মানুষ করো, তাহলে আজ তারা সন্তান হারা হতো না। এই তো দুই একটা পত্রিকা আসে, এরকম অসংখ্য খবর আছে বাংলাদেশে ক্ষমতায়নের, যারা পায়রাবি করেন তাদের অবস্থাগুলো এই। অথচ যাদের ঘরে সুশীলা পূর্ণবাদী স্ত্রী আছে, সে জেলখানায় গিয়েও আরামে ঘুম পড়ে যাবে, কোনো সমস্যা নাই, আমার ঘরে আমার একজন স্ত্রী আছে যে আমার সন্তানদের জন্য জান দিবে, সে কখনোই তাদেরকে অন্যভাবে নষ্ট করবে না, সে শান্তিতে থাকবে, যেখানে যাক সে শান্তি থাকবে। আর এতে একটা লাভ হবে কি, পুরুষ জেল খাটবে কিন্তু নারী কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। আজকাল নারীদেরকে বানানো হচ্ছে যে ওই মিছিল মিটিং এর সামনে রাখে, প্রত্যেক দলের নারী কর্মী একটা আলাদা আছে, নারী ব্রিগেড বলা হচ্ছে তাদেরকে আবার, এখন এখন তাদেরকে জুডো কারাতে শেখানো হচ্ছে, ফলে এখন সরকারের দৃষ্টি পড়ে গেছে নারীদের উপর যে দেখো কোথায় এই দলের নারী কর্মী আছে, ধরো সব, আর নারীরাও জেলে পুরুষরাও জেলে। অথচ আগে নারীরা হেফাজত থাকতো, নারীদের দিকে কোনো পুলিশ কোনো ডাকাত গুন্ডা পর্যন্ত তাকিয়ে দেখত না, বাপরে বাপ, যাই হোক ঘরে প্রবেশ করা যাবে না, আর এখন ঘরেও ঢুকছে, কারণ নারীগুলো সব বধ হয়ে গেছে, পুরুষও মিছিল করে নারীও মিছিল করে, দুজনেই সমান, ওরা দুটো কি পিটাও, সমান অপরাধ সমান শাস্তি। ইসলামের এই বিধান মেনে চললে নারীরা অন্তত সেফে থাকত, মা বোনদের দিকে তাকিয়েও দেখতো না, সব গুল্লা গেছে। ক্ষমতায়নের সুশ্রী দিয়ে দৃশ্যগুলো আপনারা একবার দালিবার তাকাবেন, যারা রাজশাহী শহরে বিন্দুর মোড়ে যান বা যারা ঢাকা শহরে ঘোরাফেরা করেন, প্রায় তো যেতে হয় আপনাদেরকে, বহুদিন পরে সেদিন ঢাকাতে গিয়েছিলাম প্রায় ছমাস পরে, এত মনে ধাক্কা লেগেছে আমি সহ্য করতে পারছি না, বাধ্য আমাকে এর উপরে কথা বলতে হচ্ছে। আপনারা তো শুনছেন রানা প্লাজায় কত লোক মারা গেল, অধিকাংশ তো নারী, এই নারীগুলো কারা? এর মধ্যে অনেকেই বিবাহিতা, কেউ স্বামীর অত্যাচারে, কেউ বাপ মায়ের মুখে গ্রাস তুলে দেওয়ার জন্য বিভিন্ন কারণে তারা চলে আসে, সমাজ তাদের কোনো রুজির ব্যবস্থা করেনি। যে মেয়েটা অলৌকিক কন্যা বলে পরিচিত হল 17 দিন পরে বেঁচে গেল, রেশমা, দিনাজপুরে ঘোড়াঘাট বাড়ি, এই মেয়েটিও যেদিন কথা বলল প্রথম সাংবাদিকদের সামনে, এটা হৃদয়হীন সাংবাদিক জিজ্ঞেস করল আপনি এখন কি করবেন, বলার সঙ্গে সঙ্গে মেয়েটির কণ্ঠ বন্ধ হয়ে গেল, মুখটা বিষাদে ভরে গেল, তার চেহারা পত্রিকা দেখে আসলে মনটা ঠিক রাখা যায় না, কারণ ওই নারীর জীবনে যা বের হয়েছে, মাত্র 16 বছর বয়সে তার বিয়ে হয়েছিল, একটা দুর্ধর্ষ স্বামীর পাল্লা পড়েছিল, সে অলস স্বামী এই মেয়ের সমস্ত উপার্জন একা খেয়ে নিত, প্রতিবেশীরা বলেছে, এমনকি যেদিন সে সর্বশেষ ওই রানা প্লাজার দুর্ঘটনা ঢুকলো, তার আগের দিন সে বেতন পেয়েছিল 7,125 টাকা, মাত্র 25 টাকা মেয়েটা রেখে দিয়েছিল, এজন্য স্বামী থেকে হাত পা ভেঙে দিয়েছে মেরি পিটে, সব টাকা তাই দিতে হবে। তাই সম্ভবত মেয়েটি যখন জিজ্ঞেস করা হয়েছে আপনি এখন কি করবেন, সম্ভবত তার পিছনে ওই ইতিহাস মনে আসছে, আমার সেই নিষ্ঠুর স্বামীর কাছে তো আমাকে ফিরে যেতে হবে, সে তো আমাকে আবার মারবে, চিন্তা করছেন? সমাজে এই নারীর দিকে একবার তাকান। আর যখন আমরা গাড়িতে তেল নিচ্ছি, গ্যাস নিচ্ছি, এখন তো তেল বলা যাবে না, গ্যাস হয়ে গেছে বাংলাদেশ, এসি গাড়িতে বসে আছি, পাশেই ওই তেল পাম্পের ওখানে মাটি ভরাট করছে 3টা মহিলা, একজন মহিলার সম্ভবত মা হবে, সে ঝুড়ি ভরে দিচ্ছে, মাথায় নিচ্ছে 15-16 বছরের একটা ছোট্ট মেয়ে, তার পাশে বোধহয় তার নানি হবে আর একটা বুড়ি, সেও মাটি কেটে ঝুড়ি ভরে দিচ্ছে, প্রচন্ড রৌদ্রের দাবদাহে অস্থির হয়ে যাচ্ছে মানুষ। 30 এপ্রিল সম্ভবত 11টার পরে, 12টার কিছু কাছাকাছি এই দৃশ্য অন্তর ফেটে যায়। আমি পাশে যারা ছিল বললাম, দেখো বাংলাদেশের নারীর ক্ষমতায়ন দেখো, কিছু নারী এসিতে গাড়িতে করে যাচ্ছে আরামে, আর এই কিছু নারী দেখো কিভাবে মাটি কাটছে প্রচন্ড রৌদ্রে, যেখানে 1 মিনিট দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এটা দেখে আমাদের নেতা নেত্রী বহু খুশি, হ্যাঁ নারী ক্ষমতা পেয়েছে, সে এখন মাথায় ঝুড়িয়ে দিয়ে মাটি বহন করছে। বাংলাদেশের নারীর ক্ষমতায়ন কি, ছমছে রৌদ্রে ইট ভাঙ্গ, বাংলাদেশের নারীর ক্ষমতায়ন কি? খোয়া ভাঙার ক্ষমতায়ন। নারীর ক্ষমতায়ন মাঠে যে পুরুষ পাশে ধান রোপণ, নারীর ক্ষমতায়ন কি? অফিসে ফ্যানের তলায় বসে পুরুষের পাশে বসে নারী হাসি ঠাট্টা করে মুস্কি হেসে সারাদিনটা আনন্দ দেওয়া। নারীর ক্ষমতায়ন মানে, হ্যাঁ যদি মোবাইলে একটু কিছু হয়ে যায় একদিন দেখবেন আমার লাস্টটা পড়ে আছে, এক জায়গায় দশজন ধর্ষণকে শেষ করে দিয়েছে। নারীর ক্ষমতায়ন নিয়ে এই যে লুকোচুরি খেলা চলছে, কারা করছে? নারীরাই করছে। ভারতে নারী শাসিত, শ্রীলঙ্কা কিছুদিন আগেও নারী শাসিত ছিল, বাংলাদেশ নারী শাসিত আজ প্রায় 25 বছর ধরে, আরো থাকবে যতদিন দুই নারী বেঁচে থাকবে ততদিন ধরে নিয়ে আমরা নারী শাসিত দেশ। নারী আর নারী শুধু একা না, এখন স্পিকারটা খালি ছিল ওটাও হলো এক নারী, চমৎকার। প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলের নেত্রী নারী, কৃষিমন্ত্রী নারী, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন নারী, পররাষ্ট্রমন্ত্রী নারী, বাকি ছিল স্পিকার, তিনিও এখন নারী। আরে বাবা সব নারী করো, তবে যারা ইট আর মাথা করে নিয়ে আর মাটি মাথা করে নিয়ে লেবারগিরি করছে এই নারীগুলোর অবস্থাটা কি? ইসলাম কখনোই নারীকে কর্মহীন করার নির্দেশ দেয়নি। তাকিয়ে দেখো একবার মা খাদিজাতুল কুবরার দিকে, আরবের শ্রেষ্ঠ ধনাঢ্য মহিলা, তিনি পর্দার মধ্যে ঘরের মধ্যে থেকে ব্যবসা করতেন, তার চেহারাকেও কখনো দেখতে পাইত না। আল্লাহ রসুলের স্ত্রী জানাব বিনতে জাহশ, তিনি উম্মুল মাসাকিন বলে পরিচিত ছিলেন, তিনি ঘরে বসেই আল্লাহ রসুলের ঘরের মধ্যে বসেই, প্রত্যেক স্ত্রী আল্লাহ রুম ছিল, উনি হস্তকর্মে খুব পারদর্শী ছিলেন, সেগুলো বাহিরে বিক্রি করে যা পয়সা করে পেতেন সব পয়সা ফকির মিসকিনদের মধ্যে বিতরণ করে দিতেন। ওনার নামই ছিল উম্মুল মাসাকিন। প্রখ্যাত সাহাবি জুবাইরুল আওয়ামের স্ত্রী আসিয়া, আসমা কে? আবু বকরের বড় মেয়ে, আয়েশার বড় বোন। বহু ইতিহাস আছে, এগুলো বাংলা বই বেরিয়ে গেছে, আমি ওগুলো বলছি না। পর্দার মধ্যে থেকে নারী যে কোনো কাজ করতে পারে, যে কোনো বৈধ কাজ করতে পারে, তবে তার প্রধান দায়িত্ব সংসারের প্রতিপালন। পুরুষের দায়িত্ব নারীর ভরণ পোষণ। বহু হিনস্ত্র পুরুষ দেখা যাচ্ছে, তারা যা ইচ্ছা তো করে বাচ্চা, নারীর দিকে খেয়াল করে না। আল্লাহ রসুল এই বিষয়ে বলে দিয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালাত ক্বালা ইযা কানাত ইনদার রাজুলি ইমরাতান ফালাম ইয়াদিল বাইনহুমা জা ইয়াউমাল কিয়ামাহ ওয়া শিক্কুহু সাকিতুন রাওহু তিরমিজি ওয়া আবু দাউদ আল নাসাঈ। কিয়ামতের মাঠে এমন কোন পুরুষ যার দুটো স্ত্রী ছিল দুনিয়াতে, দেখা যায় যে তার স্ত্রীর প্রতি সমান আচরণ করেনি, আল্লাহ রসুল বলছেন ওই স্বামীর একটা অঙ্গ হীন অবস্থায় তাকে কিয়ামতের মাঠে উঠানো হবে, একটা অঙ্গ নাই। এখন প্রশ্ন আপনার কাছে, দুটা বউওয়ালাই যদি অবিচার করে অঙ্গহানি হয়, একটা বউওয়ালা কি অবিচার করে বেঁচে যাবে? সে কি সুন্দর চেহারাই উঠবে? নিঃসন্দেহে তাকেও সেদিন আল্লাহর সামনে বিচারের সম্মুখীন হতে হবে, কোন ছাড় দেওয়া হবে না কাউকে। অতএব সাবধান, নারী জাতির পর নির্যাতন করবেন না। বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূলের ভাষণ ছিল ইত্তাকুল্লাহ ফিন্নিসা, তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। এমনকি দুনিয়া থেকে আল্লাহ নবীর সর্বশেষ কথা বলে যাচ্ছেন, আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, আল্লাহ নবীর জীবনের শেষ কথা কি আমাদের কানে ধরবে না? আসসালাত, হে আমার উম্মত, সালাত যেন ত্যাগ করো না। ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের ডান হাত যাদের মালিকানা লাভ করেছে, অর্থাৎ স্ত্রী জাতিকে সাবধান, তাদেরকে সম্মান করো, তাদের প্রতি যেন নির্যাতন করো না। এই রসুলের উম্মতই আমরা মুসলমান হয়ে, আমরা অনেকে কামেল পাস, অনেকে এমএ পাস, অনেকে ডক্টর ডিগ্রি করেছি, নিজের ঘরে নিজের স্ত্রী পরে যে ব্যবহার আমরা করি সে ব্যবহার কোনো মানুষই করতে পারে না। ভদ্রতার খাতিরে ওই মহিলারা চুপ করে সহ্য করে, মানুষ বলে না, কিন্তু আপনারা তো জানেন ভিতরে আপনারা কি করছেন। যে নারী তার স্বামীর প্রতি শ্রদ্ধা রাখে না সেও যেমন গুনাহগার, যে স্বামী তার স্ত্রীর হক আদায় করেন সেও ঠিক একইভাবে গুনাহগার। অতএব নারী পুরুষের এই সমান অধিকারের দিকে খেয়াল রাখবেন, মানবিক অধিকারের দিক দিয়ে কারোরই সামান্যতম কমতি নাই, কিন্তু সামাজিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে আল্লাহ পাক বলেন আর রিজাল ও কওয়ামুন আলান নিসা, পুরুষ জাতি নারী জাতির উপরে কর্তৃত্বশীল, এর বরকত হচ্ছে এই যে পুরুষ জাতির দুনিয়ার যত ঝক্কি ঝামেলা পায়, অর্থনৈতিক ঝক্কি ঝামেলা, ব্যবসা বাণিজ্য রাজনীতি সবই করে, এজন্য যত মারি খাওয়া বলেন, বিবাদাবাদ বলেন, জেল খাটা বলেন, হোক পুরুষের বিরুদ্ধে হোক, নারী জাতি সেফে থাকবে। এই আয়াতের মধ্যে অনেকে ভাবেন নারীদের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে, ওরা তো আয়াতের ব্যাখ্যাই বুঝে না। অনেক আলেম আছেন খালি অর্থ বুঝেন কিন্তু মর্ম বুঝেন না, এর দূরদর্শী মর্ম কোথায় চলে গেছে? যদি আজকে নারীরাও কর্তৃত্বশীল হয়, পুরুষরাও কর্তৃত্বশীল হয়, তো অধীনস্থ কে হবে? দুনিয়া চলতে গেলে অবশ্যই একজন অধীনস্থ আপনাকে হতেই হবে। আপনি দেশে বসবাস করছেন, আপনার দেশের সরকারের অধীনস্থ আপনার থাকতেই হবে। সরকারের বিরুদ্ধে বক্তব্য রাখার ইতিহাস, এই হাদিস সবাই ঘন ঘন বলেন যে সুলতান জায়ের যারা জালেম সুলতানের বিরুদ্ধে কথা বলাটা বড় জিহাদ, কিন্তু সরকারের আনুগত্য করাটাও যে আল্লাহর রসুলের পক্ষ থেকে আপনার উপরে লাজম করে দেওয়া হয়েছে, সেই হাদিস তো কেউ বলেন না। যদি আনুগত্য বাংলাদেশ থাকতো, অবাধ্যতা থাকতো না, মিছিল মিটিং হরতাল অবরোধ থাকার কারণেই কিন্তু সরকার হিংস্র হয়ে যায়, এই কারণে মানুষ বেশি মরে, বেশি ক্ষতিগ্রস্ত হয়। আনুগত্যহীন সংগঠন যেমন কোনো মূল্য নাই, আনুগত্যহীন দেশের ঠিক তেমনি মূল্য নাই, ঠিক আনুগত্যহীন পরিবারও ঠিক কোনো মূল্য নাই। পরিবারে অবশ্যই আনুগত্যশীল কাউকে থাকতেই হবে। অতএব সে নারী তার স্বামীর আনুগত্য করবে অতক্ষণ পর্যন্ত যতক্ষণ স্বামী তার অত্যাচার না করবে। পরিষ্কার দুটা দিয়ে বলা হলো, দুজনেই অধিকার সমান, হুন্না লিবাসুল্লাহ কুম আনতুম লিবাসুল্লাহ। অতএব নারী জাতিকে ক্ষমতায়নের সুরসুরি দিয়ে যেভাবে নেতা নেত্রীরা নারী জাতিকে আজকে অসম্মান করছেন, নির্যাতন করছেন, তওবা করুন। কিয়ামতের মাঠে এই নারী জাতি আল্লাহর কাছে আপনাদের বিরুদ্ধে সুপারিশ করবে, সেদিন আল্লাহর হাত থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। আমরা যারা অন্তত ঈমান রাখি, যারা অন্তত আল্লাহকে ভয় করি, যারা এই দুনিয়াকে একটি সকাল একটি সন্ধ্যা মনে করি, যে কোনো সময় মৃত্যু আমাকে গ্রেফতার করতে পারে বলে বিশ্বাস করি, আল্লাহর বাস্তে নারী নির্যাতন বন্ধ করুন। এর জন্য সরকার দরকার নাই, রেয়াত দরকার নাই, আইন কিছু দরকার নাই, আপনি নিজে যথেষ্ট। আপনি আপনার স্ত্রীর জন্য কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে আপনাকে। কোন নারী যেন নির্যাতিত না হয় আমাদের সমাজে, আমরা যেন অন্ততপক্ষে এগুলো থেকে বিরত থাকি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করে। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।